কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শিশের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। হিমম আম কাঁঠালের পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি, সেই কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাত ছানিতে ডাক্ত কাছে আদর করে সোহাগ ঘরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পরিষে ঘুম পাড়াত এসে, কখন জাদু করে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে ঘুম পরিষে ঘুম পাড়াত এসে, কখন জাদু করে ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশ বাতাসে শেখায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ, আকাশ বাতাসে শেখায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ, সেখানে বারো মাসে তেরো পাবন আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায়রে কখন এলো সমন অনাহারের বেশেতে সেই কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে, শত তাকে বাঁধিয়া নাচে তাথা তা দিয়া নাচে তাথা তা দিয়া নাচে রে। কুটিলেরও মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে, কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রস নয় এলো রে, মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রস নয় এলো রে। ডাকিনী যোগিনী ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে। হয় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশি গন্ধা, হয় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশি গন্ধা। হয় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হয় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপন ভরা অন্তর, হয় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপন ভরা অন্তর, হয় সেই কিষাণের কিষাণীর জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজ যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, আজ যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, যেন সেইখানে সেদায়ের বধূর আশা স্বপনেরও সমাধি।